سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله. إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الكلام كلام الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. شمارت مصليان الكرام، আজকে আমরা সালাতুল জুমায় যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করব সেটা হলো জামাতের মাসাইল। জামাত কিভাবে সালাত আদায় করতে হবে, জামাতের সঙ্গে জামাতের গুরুত্ব কতটুকু, এ প্রসঙ্গে সংক্ষিপ্ত একটা আলোচনা আমরা আজকে সালাতুল জুমায় আরম্ভ আপনাদের সামনে করব প্রথম খুতবায় ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত বন্ধুগণ, মুসলমান নামাজ পড়ার জন্য আদিষ্ট হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নামাজ পড়ার জন্য নির্দেশ করেছেন, এবং সেই নামাজ বা সালাত জামাতবদ্ধভাবে একত্রিতভাবে এবং সম্মিলিতভাবে পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় নির্দেশ করেছেন। বিশেষ করে আল্লাহ বলছেন যে ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইয়াকিমুস সালাতা ويؤتوا الزكاة وذلك دين القيمة. এখানে আল্লাহ বলছেন যে ওয়াইকিমু সালাতা, তারা সালাত আদায় করবে, ইকামত করবে, ওয়াইউতু যাকাতা, যাকাত প্রদান করবে। ও সালাতের ইকামত, সালাতের প্রতিষ্ঠা, সালাত একত্রিতভাবে পড়ার অনেক নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে করেছেন। বিশেষ করে আমরা মুসলমানরা আদিষ্ট হয়েছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিসের মাধ্যমে, আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে তোমরা জামাতবদ্ধভাবে সালাত আদায় করবে, কারণ এটা একটা ওয়াজিব কাজ। জামাতবদ্ধভাবে সালাত আদায় করা হলো ওয়াজিব। এ প্রসঙ্গে একটা হাদিস আমরা জানতে পারি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা আতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাজুলুন আ'মা ফাকালা ইয়া রাসূলুল্লাহ إنه ليس لي قائد يقودني إلى المسجد، فسأل رسول الله صلى الله عليه وسلم أن يرخص له فيصلي في بيته، فرخص له، فلما ولى دعاه فقال هل تسمع النداء بالصلاة؟ قال نعم، قال فأجب. رواه مسلم. صحيح مسلم حديث بني تريزه أبو هريرة رضي الله تعالى عنه حديث تبعنا كرن، তিনি বলেন যে একতা এক অন্ধ ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হয়ে আল্লাহ নবীর কাছে আরজ পেশ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একজন অন্ধ ব্যক্তি যে আমাকে মসজিদে নিয়ে আসার মতো কোনো মানুষ নেই, আমি কি বাড়িতে বা ঘরে নামাজ পড়তে পারি? এই অনুমতি কি আপনি আমাকে দেবেন? এই অনুমতি তিনি প্রার্থনা করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারুখ খিসালা তাকে বললেন, হ্যাঁ, বাড়িতে নামাজ পড়তে পারো। ফালাম্মা ওয়াল্লা, এরপরে লোকটি যখন কথা শুনে ফিরে যাচ্ছেন তখন দাআহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি তাকে ডাকলেন, বললেন ফাকালা, আল্লাহ নবী জিজ্ঞেস করলেন হাল তাসমাউন নিদা, তুমি কি আজান শুনতে পাও? কালা নাআম, লোকটি বলল হ্যাঁ আমি আজান শুনতে পাই। আল্লাহ নবী এবার বললেন ফা আজিববে, তাহলে অবশ্যই তোমাকে ওই মসজিদে আসিয়া মসজিদে এসে সালাত আদায় করিতে হবে, অর্থাৎ তোমার জন্য একটা ওয়াজিব। তাহলে কি বুঝলাম, যদি একজন অন্ধ ব্যক্তিও হয় এই ব্যক্তিকেও মসজিদে এসে নামাজ পড়তে হবে, আজান যদি শুনতে পায়। বিশেষ করে যে মনে করেন এখানে মুখে আজান দেয়া হলো আর এই আজান আশেপাশের রুমগুলি বা আশেপাশের বাড়িতে সব জায়গায় ছড়িয়ে গেল, লোকগুলি আজান শুনতে পেল, এরপরে ওই লোকদের ওপর মসজিদে এসে সালাত আদায় করা ওয়াজিব। একজন অন্ধ ব্যক্তি হলেও তার উপর ওয়াজিব। তাহলে আপনি আমি চক্ষুষ্মান ব্যক্তি, আপনার আমার উপর ওয়াজিব নয় ভাই? কত বড় যে ওয়াজিব সেটার কোনো প্রমাণ মানে বলার অপেক্ষা রাখে না। এজন্য করে অনুরোধ করব, সালাত জামাতের সঙ্গে আদায় করবেন, মসজিদে এসে আদায় করবেন, মসজিদের সঙ্গে সম্পর্ক রাখবেন, কারণ মসজিদে এসে সালাত আদায় করলে অনেক সওয়াবের ভাগী হবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রসঙ্গে আরেকটা হাদিস শুনেন, আল্লাহ নবী বলেছেন সালাতুর রাজুলে আফযালু মিন সালাতিল ফাজরি ব-27 দারাজা, রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে একাই নামাজ পড়ার চেয়ে জামাতের সঙ্গে নামাজ পড়ার গুণ 27 গুণ সওয়াব বেশি পায়। বলেন সুবহানাল্লাহ, বাড়িতে নামাজ পড়ার চেয়ে মসজিদে এসে জামাতের সঙ্গে নামাজ পড়বেন 27 গুণ সওয়াব বেশি পাবেন। আর এক হাদিসে এসেছে যে 25 গুণ সওয়াব বেশি পাবেন। সম্মানিত বন্ধুগণ, আপনার আমার এজন্য উচিত জামাতের সঙ্গে সালাত আদায় করা এবং মসজিদে এসে সালাত আদায় করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এমনকি নারীরাও যদি মসজিদে এসে সালাত আদায় করতে চায় তাদেরকে নিষেধ করা যাবে না। এক হাদিসে এসেছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন লা তামনাউ নিসাআকুমুল মাসাজিদ ওয়া বুয়ুতুহুন্না খায়রুন লাহুন্না, রাওয়াহু আবু দাউদ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যদি তোমাদের নারীরাও মসজিদে এসে সালাত আদায় করতে চায় তাদেরকে তোমরা নিষেধ করবে না, তবে শুনে রাখো তাদের বাড়িতে নামাজ পড়াটাই হলো উত্তম। মহিলাদের জন্য বাড়িতে নামাজ পড়াই উত্তম ঘরে মসজিদের চেয়ে, তবে যদি তারাও মসজিদে আসতে চায় তাদেরকে নিষেধ করা যাবে না। আবু দাউদে হাদিস বর্ণিত রয়েছে। সম্মানিত বন্ধুগণ, এরকম করে আরো অনেক হাদিসে এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনকি নারীরা যদি বাড়িতে অনেক মহিলা থাকে তাদের মধ্যে ওই নারীরাও যদি জামাত করে নামাজ পড়ে জায়েজ। বাড়িতে মনে করেন আপনার কয়েকজন হ্যাঁ নারী একসঙ্গে আছে, তারা যদি বাড়িতে জামাত করে নামাজ পড়ে সেটাও জায়েজ। যেমন একটা হাদিসে এসেছে ইবনে খুজাইমায় এই হাদিস বর্ণিত এসেছে আন উম্মে ওয়ারাকা রাদিয়াল্লাহু আনহা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমারহা আন তাউম্মু আহলা দিয়ারহা, রাওয়াহু আবু দাউদ ওয়া সাহাহাহু ইবনে খুজাইমা। হযরত উম্মে ওয়ারাকা ওরাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ঘরের মহিলাদের ইমামতি করার জন্য আদেশ করেছিলেন। আবু দাউদ এবং ইবনে খুজাইমায় এটা বর্ণিত রয়েছে। তাহলে নারীরাও যদি বাড়িতে অনেক সংখ্যক নারী একসঙ্গে থাকে তারাও যদি জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ে সেটাও জায়েজ। এখানে যেটা বোঝানো হলো জামাতের সঙ্গে সালাত আদায় করা, জামাতের সঙ্গে সালাত আদায় করা। এমনকি কোনো পুরুষ যদি কখনো কোনো দিন জামাতে যেতে পারে নাই তাহলে বাড়িতে যদি সে তার স্ত্রীর সঙ্গেও জামাত করে সেটাও জায়েজ, জামাতের সে সওয়াব পেয়ে যাবে ইনশাআল্লাহ। তবে পুরুষকে দাঁড়াতে হবে সামনে আর নারীকে দাঁড়াতে হবে পিছনে, ডাইরেক্ট মানে পিছনে, অর্থাৎ পাশাপাশি দাঁড়ানো জায়েজ নাই, পাশাপাশি দাঁড়ানো যাবে না। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই মসজিদের জন্য এই জামাতের গুরুত্ব বোঝাতে যে কেউ যদি মনে করেন আপনি মসজিদে এসে নামাজ পড়লেন প্রথম জামাত শেষ হয়ে গেল, এখন ওই মসজিদে দ্বিতীয় জামাত করা চলবে কি চলবে না? চলবে, জায়েজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা নামাজ শেষ করে মসজিদে বসে আছেন, এমন সময় এক ব্যক্তি এসে নামাজ পড়া আরম্ভ করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আর এক ব্যক্তি তাদের অন্য সাহাবীদেরকে বললেন, তোমাদের মধ্যে কেউ কি নেই এই লোকটা কি সহযোগিতা করতে পারে, হ্যাঁ তার সঙ্গে নামাজ পড়বে? যেমন হাদিসটা শুনেন, আন আবি সাঈদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান দাখালাল মসজিদ ওয়াকাদ সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি আসহাবিহি ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াতাসাদদাক আলা হাযা ফালিউসাল্লি মাআহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ পড়েছেন, পড়া শেষ করেছেন, এমন সময় এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন, প্রবেশ করন যখন করলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমাদের মধ্যে কেউ কি আছো এই লোকটাকে সদকা করবে, অর্থাৎ এর সঙ্গে জামাতের সঙ্গে সালাত আদায় করবে, নামাজ পড়বে? সাহাবীদের একজন দাঁড়ালেন এবং সেই ব্যক্তির সঙ্গে নামাজ পড়লেন। আল্লাহ নবী বললেন, ফাকাল আর কি এই হাদিসে এসেছে, ফাকামা রাজুলুন মিনাল কওম ফাসাল্লা মাআহু, তাদের মধ্য থেকে এক ব্যক্তি তাদের দাঁড়িয়ে লোকটার সঙ্গে নামাজ পড়লেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী সেও ওই লোকটাকে সদকা করলেন এবং এখানে দ্বিতীয় জামাত আরম্ভ হলো বা অনুষ্ঠিত হলো, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে এই হাদিসটি কোথায় আছে? ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম আহমদ হাদিসটি বর্ণনা করেছেন সহিহ সনদে। কিন্তু আমাদের দেশে অনেক মুসল্লিয়ানে কিরামদেরকে নিষেধ করা হয় যে একবার জামাত হয়ে গেলে দ্বিতীয়বার এই মসজিদে জামাত করা যাবে না, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার উপস্থিতিতে আরেকজন তিনি তাদেরকে নির্দেশ করলেন যে এই লোকটি এখন আসলো জামাত পায়নি, তোমাদের মধ্যে কেউ আসো তাকে সৎকার করো, অর্থাৎ দাঁড়িয়ে তারা দুইজনে জামাত করে নামাজ পড়লো। এই যে পরের লোকটি মানে জামাতে এক ব্যক্তি আগে নামাজ পড়েছে এই লোকটির জন্য হলো নফল, আর যে লোকটি নামাজ পড়বে তার জন্য হলো ফরজ। সম্মানিত বন্ধুগণ, তাহলে জামাতের গুরুত্ব বোঝাতে যেয়েই এখানে এই কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করার নির্দেশ দিলেন। অথচ আমাদের দেশে অনেক মানুষ এই জামাতের সঙ্গে একবার জামাত হয়ে গেলে মসজিদে আর দ্বিতীয়বার জামাত করা যাবে না এই ফতোয়া দিয়ে সবাই একা একাই নামাজ পড়ে, এটা সহি নয়। আমাদের দেশে দেখেন না অনেক মসজিদে এরকম আছে, একবার জামাত হয়ে গেছে অনেক মানুষ আসতেছে একা একা নামাজ পড়তেছে, কেন? এই জন্য এই আল্লাহ নবী ইসলামের নির্দেশ ফলো করুন, জামাতের সঙ্গে সালাত আদায় করার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক যেন আমাদের সবাইকে দান করুন, বলুন আমিন। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই মসজিদে সালাত আদায় করার জন্য জোর তাগিদ দিয়েছেন, আসুন আমরা এই জোর তাগিদকে আমরা যেন গ্রহণ করি এবং সালাত মসজিদে জামাতের সঙ্গে যে আদায় করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনকি আরও নির্দেশ করেছেন যে যে সমস্ত মানুষ মসজিদে আসে না, জামাতে আসে না, আমি চাই আমার জায়গায় একজন লোককে দাঁড়িয়ে দিয়ে ইমামতি করতে দিয়ে আমি ওই সমস্ত লোকের বাড়িতে যাই যারা জামাতে উপস্থিত হয় না, মসজিদে আসে না, আমি তাদের বাড়ি ঘর সব জ্বালাই আনি, সব জ্বালিয়ে দেই, কারণ তারা কেন মসজিদে আসতেছে না? কিন্তু এই কাজ করি না, এই জন্য বাড়িতে নারী এবং শিশুরা আছে, এজন্যই এজন্য করে জামাতের গুরুত্ব অপরিসীম। জামাতের সঙ্গে সালাত আদায় করতে হবে, জামাতের সঙ্গে আপনাকে আমাকে নামাজ পড়তে হবে, জামাতের সঙ্গে নামাজ পড়লে আপনার আমার সেই আল্লাহ রব্বুল আলামিনের যে শিয়ার, মুসলমানদের যে একটা চিহ্ন, এটা প্রস্ফুটিত হবে। এজন্য জামাতের সঙ্গে মসজিদে এসে সালাত আদায় করার চেষ্টা করুন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই হাদিস স্মরণ করুন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহ, সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দিবেন, তার মধ্যে এক শ্রেণীর মানুষ ওই ব্যক্তি, ওয়া রাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, আর ওই ব্যক্তির দিল আল্লাহ, যার দিলটি আল্লাহর মসজিদের সঙ্গে লটকা থাকে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে আল্লাহর আরশের নিচে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই আল্লাহর আরশের ছায়ার নিচে তাকে ছায়া দেবেন, যে ব্যক্তির অন্তর মসজিদের সঙ্গে লটকা থাকবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য করে আল্লাহর এই মসজিদে আমরা যাওয়ার চেষ্টা করি। আরেকটা হাদিস এটা প্রসঙ্গেই বলবো, সেটা হলো এই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে ব্যক্তি মসজিদের সঙ্গে মসজিদে যে সালাত আদায় করে ওই ব্যক্তি হলো আল্লাহর মেহমান। হাদিস শরীফে এসেছে যে যে ব্যক্তি উজু করার পর বাড়িতে সুন্দর করে উজু করলো, উজু করার পর সুম্মারাহা ও গাদা ইলাল মসজিদ, তারপরে আল্লাহর ঘর মসজিদের দিকে অগ্রসর হলো, মসজিদে গেল, সে হলো সে আল্লাহর রব্বুল আলামিনের মেহমান। আল্লাহ রব্বুল আলামিন সেই মেহমানকে ইজ্জত করবেন, সম্মান করবেন। আসুন আল্লাহর মেহমান আমরা হই এবং মসজিদে যেয়ে সালাত আদায় করি। আল্লাহ রব্বুল আলামিন এই তৌফিক যেন আমাদের সবাইকে দান করুন। বলুন আমিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'ানি ওয়া ইয়্যাকুম বিল আয়াত وذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم فاستغفر سبحان الله والحمد